পাটি দো পাটি ফুলে সাজালে কেন, জাদু ভরা ওই বাঁশি বাজালে কেন, পাটি তো পাটি ফুলে সাজালে কেন, ও দুলালি মন ভুলালি এক ফালি বাঁকা চাঁদ উঠেছে দেখো, দরবি করবি ওই ফুটেছে দেখো, বাজে লাজুক থাকো চরণে নূপুর সুর তোলে, রিনিকি ঝিনিকি বাজে লাজুক থাকো চরণে নূপুর সুর তোলে, ও দুলালি মন ভুলালি জাদু ভরা ওই বাঁশি বাজালে কেন, ও পাটি দো পাটি ফুলে সাজালে কেন, তবু দেখো নি যেন কত ঢং জানো তুমি আহা, রয়েছি কাছে তবু দেখো নি যেন কত ঢং জানো তুমি আহা, ও দুলালি মন ভুলালি জাদু ভরা ওই বাঁশি বাজালে কেন, ও পাটি দো পাটি ফুলে সাজালে কেন।